বেরোই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে বার, মনের ওই এত মধু কেন জমেছে যদি কেউ না থাকে নেবার, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার। অনুপুর না বাজালে কারো বাসিতে, ও হাসি নামে সালে কারো হাসিতে, অনুকূল না বাজালে কারো বাসিতে, ও হাসি নামে সালে কারো হাসিতে, তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে, তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে যদি কেউ না থাকে দেবার, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে বার, মনের ওই এত মধু কেন জমেছে যদি কেউ না থাকে নেবার, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার। জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপন না ছড়ালে কারো স্বপনে, এ জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপন না ছড়ালে কারো স্বপনে, রঙিন ওই দিনগুলি কি এমন রবে, রঙিন ওই দিনগুলি কি এমন রবে, সারা কেউ দেবে না যে আর, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে বার, মনের ওই এত মধু কেন জমেছে যদি কেউ না থাকে নেবার, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার।